الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الذي من علينا بهدايتنا وإيساء لمرامنا، محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن ابن عباس أنه قال: في الأنعام آيات محكمات هن أم الكتاب. ثم قرأ: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا إلى آخر الآية. رواه الحاكم وقال صحيح الإسناد وافقه الذهبي. وعن عبادة بن سامر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيكم يبايعني على ثلاث؟ ثم تلا: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا إلى آخر الآية. رواه الحاكم وصححه وافقه الذهبي. جابتي وحمد ثناء الله رب العالمين الجنة جني عمدر كي عشر محرم سيام پالنر شوفق دان كورچن সম্ভবত আজও অনেকে সিয়াম পালন করছেন। আজকে আমরা আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা পাব যেটা মুখস্থ রাখা প্রত্যেকটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। এখানে পরপর তিনটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, সূরা আল আনআমের 151, 52 এবং 53। এই আয়াতগুলি এতই গুরুত্বপূর্ণ, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআন শরীফে কয়েকটি মহকম আয়াত রয়েছে, আর সেগুলি হচ্ছে কোরআনের মূল, হুন্না উম্মুল কিতাব, কিতাবের সার নির্যাস। সেগুলো কি? যে তিনটা আয়াত আমরা পড়লাম, এই তিনটা আয়াত, এখানে দশটি বিষয় হারাম করা হয়েছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে বললেন, আইয়ুকুম ইউবাইউনি আলা সালাস, তোমাদের মধ্যে কে আছো যে আমার হাতে হাত দিয়ে বায়াত করবে তিনটি আয়াতের উপরে? বলার পরে তিনি এই তিনটি আয়াত পাঠ করলেন। মানে বোঝা যায় যে আল্লাহ রাসূল কোরআনের সবকিছু বাদ দিয়ে তিনটি আয়াতকে এত বেশি গুরুত্ব দিলেন যে তিনি সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, আইয়ুকুম ইউবাইউনি আলা সালাস, কি আছো তোমাদের মধ্যে যে আমার হাতে এই তিনটে আয়াতের ব্যাপারে বায়াত করতে পারে? খুতবার সংক্ষিপ্ত পরিসরে তিনটে আয়াতে বর্ণিত দশটি হারাম বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা মনের কান দিয়ে শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, কুল তাআলা আকলুমা হাররাম রাব্বুকুম আলাইকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাআলা, তুমি বলে দাও, এসো তোমরা আমার কাছে, আতলুমা হাররাম রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে পাঠ করে শোনাব যা তোমাদের প্রভু তোমাদের উপরে হারাম করেছেন। এই তাআলা বলে ডাকা, এটা চাটিয়ার কথা মনে করবেন না, আল্লাহ তো নিজে এসে ডাকবেন না, রসুল বলছে তুমি ডেকে ডেকে বলো, আতলুমা হাররাম রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের উপরে তেলাওয়াত করব, পাঠ করে শোনাবো ওইসব বস্তুগুলা যা তোমাদের প্রভু তোমাদের উপরে হারাম করেছেন। এরপরে একে একে শুরু হয়ে গেল, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আমি তালিকাগুলো বলে দিই, এরপরে আয়াতের ব্যাখ্যায় চলে যাব। দশটি হারাম, এক, তোমরা শিরিক করো না, দুই, পিতামাতার অবাধ্য হয়ো না, তিন, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, চার, প্রকাশ্য গোপন বেহায়াপনা, প্রকাশ্য ও গোপন বেহায়াপনায় লিপ্ত হেও না, পাঁচ, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, ছয়, ইয়াতিমের মাল অন্যায় পথে ভক্ষণ করো না, সাত, মাপে ও ওজনে কম বেশি করো না, আট, অন্যায় কথা বলো না যদিও সে নিকটাত্মীয় হয়, নয়, আল্লাহর পথ সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করো না, দশ, ইসলামের সরল পথ ছেড়ো না। এই দশটি হারাম শুধু কোরআনেই নয়, যদিও রওয়ায়েতে যঈফ, আদম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন সকলের শরীয়তে এই দশটি বিষয় হারাম করা ছিল। আল্লাহ পাক কিভাবে ভাষাগুলো ব্যবহার করেছেন আসলে আমরা সেদিকে চলে যাই। কুল তাআলা আতলুমা হাররাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, হে মুহাম্মদ তুমি বলো মানুষকে, এসো আমার কাছে তোমরা, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো ওই বস্তুগুলি যা হারাম করেছেন তোমাদের প্রভু তোমাদের উপরে। এক, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করো না, আল্লাহ লা শরীক, তার কাজে তার কথায় কোন ব্যাপারে কোন সত্তা কোন মখলুক শরীক হতে পারে না, তিনি যখন যা খুশি একাই সব কিছু করেন, তার কোনো পার্টনার নাই। পৃথিবীর মানুষ আল্লাহকে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, কিন্তু অধিকাংশ মানুষ তার সঙ্গে শরীক সাব্যস্ত করেন, আর এই কারণেই আমার ইমন আকসার হোম ইল্লা হোম মুশরিক, আল্লাহ বলতে বাধ্য হয়েছেন আকসার মানুষ আল্লাহর উপরে ইমান আনে না, বরং তারা শিরিক করে। মানুষটা নগদ পেতে, হাতের সামনে পেতে, চোখের সামনে দেখতে, এই কারণেই ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বলেছিল লান্নুহু মিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আমরা তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ আল্লাহকে স্পষ্ট সামনে দেখতে পাব না। দেখে বিশ্বাস করতে কেউ চায় না, তার চর্মচক্ষু দিয়ে দেখতে চায়, কিন্তু এটা মানুষ ভাবে না যে সবকিছু দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। যত মুসল্লি আপনারা আছেন, কেউ কি তার পর্দাদাকে দেখেছেন? তার পর্দাদিকে কেউ দেখেছেন? তার আগের দাদাকে কেউ দেখতে পেরেছেন? কেউ কি আদম আলাইহিস সালামকে দেখছেন? কেউ কেউ দাদি হাওয়া আলাইহিস সালামকে দেখছেন? দেখেন, আপনি স্বীকার করবেন যে দেখেন না, দেখার প্রশ্নই ওঠে না, কিন্তু বিশ্বাসটা আপনি করেন। যদি কেউ বলে রানীবাজারে বেঙ্গল প্রেসে কিছুক্ষণ আগেই মহা বিস্ফোরণ ঘটেছে, অতঃপর সেই নিশ্চিহ্ন প্রেস থেকে সুলিখিত সুমার্জিত ভাষায় সুন্দর সুন্দর সাহিত্যিক গ্রন্থ, কাব্য গ্রন্থ, অভিধান গ্রন্থ বাঁধাই হয়ে সাহেববাজারে দোকানগুলো সুসজ্জিত হয়ে গেছে, আপনি কি বিশ্বাস করবেন? যদি কেউ বলে নদাবড়া মাদ্রাসায় মসজিদ কিছুক্ষণ আগেই বোম্বিং হয়ে ধ্বংস হয়ে গেছে, কিন্তু না সেখান থেকে সুন্দর সুসজ্জিত শিক্ষক ছাত্র এবং অত্যন্ত বড় বড় আলেম বা আমল বেরিয়ে এসছেন, যারা সারা দেশকে হেদায়াতের বাণী শোনাচ্ছেন, এ কথাই কেউ বিশ্বাস করবে? অনুরূপভাবে যদি কেউ মনে করেন মহাবিশ্বে একটা বিগ ব্যাং হয়েছিল, মহাবিস্ফোরণের পরে পৃথিবী এবং যত গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, সেখানে গাছপালা, সেখানে মাছ গাছ গবাদি পশু, সেখানে মানুষ সৃষ্টি হয়েছে অটোমেটিক্যালি, সব রোল বাই ইটার্নাল লজ অফ আয়রন, সব কিছু শাশ্বত লৌহ বিধানের অধীনে চলছে, সবকিছু প্রাকৃতিক নিয়মে চলছে, যদি কেউ একথা বলে একথা কি কেউ বিশ্বাস করবে? কোনো কিছুই আপনি দেখেন নাই, কিন্তু কোনো কিছু বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহকে কেন বিশ্বাস করতে পারেন না? তাকে দেখতেই হবে, আমার কোন জিদ কি আপনি করতে পারেন? আপনি কখনো বাতাস দেখেছেন? কেউ বলতে পারবে না দেখছে। এই যে ফ্যানটা একটু পরে ঘুরবে, যে সুইচ আপনি দেন, সুইচটা কোন দিক দিয়ে যাচ্ছে, ওই বিদ্যুতের প্রবাহ যে কিভাবে চলছে আপনি দেখতে পেয়েছেন? আপনি দেখছেন যে ফ্যানটা ঘুরছে, দেখলেন ফ্যানটা অফ হলো, বাস, কিন্তু ওর যে কেন ঘুরল, গোপনে তারের ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ গিয়ে ওকে পরিচালিত করছে, ওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, দেখছেন খালি ফ্যানটা ঘুরছে এটুকুই। অনুরূপভাবে মানুষ জন্মগ্রহণ করছে, দুনিয়া থেকে আসছে, বড় হচ্ছে, কথা বলছে, আবার বুড়া হচ্ছে, মরে যাচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। ফ্যানের পিছনে যেমন বিদ্যুৎ প্রবাহ কাজ করে, আপনার জীবনের পিছনে ঠিক তেমনি আল্লাহ পাকের হুকুম কাজ করে, এটাকে বিশ্বাস করা যায় না? বন্ধুরা আমার, অধিকাংশ মানুষের যুক্তিতে মেনে নেয় কিন্তু বিশ্বাসে আসে না, আর এই কারণে মানুষ নগদ চায়। একটা মরা মানুষ শুয়ে আছে, জানে ভালো করে যে মরা মানুষ কিছু করতে পারবে না, তবু বিশ্বাস করে ওনার ওসিলায় কিছু চাইলে হয়তো বা পাব। এত বড় বিশ্বাস যে দেশের রাজনৈতিক নেত্রীরা বিভিন্ন কবর থেকে তাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু করছেন। গত পরশু মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করলেন, কালকে একজন টেলিফোন করেছেন আমার কাছে যে মন্ত্রী এখন যাচ্ছেন দুইটা কবরের নাম করলেন সেখানে। আমাদের মন্ত্রী এখনই পাগলাম শুরু করলো, স্যার কি করবে পাবলিক সেন্টিমেন্ট, মানে আর জানিয়ে দিও আহলেদের সেন্টিমেন্টও বাংলাদেশে আছে, যারা এগুলোকে ঘৃণা করে, একটু সেরেক মনে করে, এটাও তাকে বলে দিও। ওই মন্ত্রী কানে তুলে দিতে ডক্টর গালিব বলেছেন যে আপনি যদি কবরে যান, ডক্টর গালিব এবং তার দল আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। শুধু পাবলিক সেন্টিমেন্ট যদি হয়তো, আমরাও তো পাবলিক, সেরেক মন্ত্রীদের এত খাতির করেন, তহিদ মন্ত্রীর খাতির করেন না কেন? স্বীকার করলো, আসলে আমরা জানি যে ও যে মরা মানুষ তো মরেই গেছে, তো খবরই নাই, যে কি ফায়দা, তবু যাচ্ছে, যুক্তিতে স্বীকার করে, বিশ্বাসে মানে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ইমান নেই মুশরিক। তা আমরা ইমানের দাবি করছি, নারা দাবি আল্লাহ করে মিছিল করছি, আসলে আমাদের ভেতরটা শেরকে ভর্তি হয়ে গেছে। জীবন্ত মানুষ ভাত পায় না, আর মরা মানুষের কবর উপরে হাজার পর লাইট জ্বলে। জীবন্ত মানুষের ভিক্ষা চাইলে পাঁচ টাকা নিতেন না, আর মরা কবর পাকা করার জন্য লাখ টাকা দিচ্ছেন আপনি সেখানে। কে বলবে এই মূর্খতার কথা? বাংলাদেশ গরিব অমনি হয় নাই, এরা ইমানে গরিব হয়েছে, আকিদায় গরিব হয়ে গেছে, বুদ্ধিতে যুক্তিতে সব দিক দিয়ে গরিব হয়ে গেছে। একেবারে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এই শিরকে শিরকে ভর্তি হয়ে গেছে। এমনকি নেতা নেত্রীরা মরলে কবর হয় কোথায় জানেন? দেশের বড় বড় পীর সাহেবদের যে কবরস্থানগুলো আছে সেখানে। 2002 সালে একবার গিয়েছিলাম সিলেটে, সর্বশেষ অবশ্য আবার গেছে 2005-এ। তো সেখানে গিয়ে দেখি শাহজালাল কবরের পাশে দেশের বড় বড় নেতা সবার কবর সেখানে। আমি এরা এখানে কেন? তুমি স্যার, এদেশের লোকের আকিদা হচ্ছে এই যে এখানে যদি কোন কর্মীর কবরটা দেওয়া যায়, কবর জম্মা, শাহজালাল কবরের যে বিশাল এরিয়া বানিয়েছে পাঁচিল দিয়ে, ওই এরিয়ার মধ্যে দামি দামি লোকের কবর, ওই এক সাড়ে তিন হাত মাটি কিনতে কত লক্ষ টাকা দিয়ে নিয়েছে হিসাব নাই। কারণ ওখানে গ্রাহক করে অন্তত শুইতে পারলে হয়, যতদিন কেয়ামত না ততদিন তো কোনো আজা হবে না, তারপরে যা হবে। কি চিন্তা ঢুকে গেছে এই আকিদা, শিরকি আকিদা চলছে সর্বত্র। আল্লাহ বলছে সাবধান হে বান্দা, তোমার উপরে সবচেয়ে প্রথম হারাম হচ্ছে শিরক করো না। দুই নম্বর, পিতা মাতার অবাধ্য হয়েও না, অবিল বয়ালে দানে হিসা না। বাপ মা না থাকলে সন্তান দুনিয়া আসতে পারত? হতে পারে বাপ মা হাজারো খারাপ, তুমি আলেম হয়েছ তোমার বাপ মা হয়তো জাহিল, তুমি তৌহিদ পন্থী তোর বাপ মা হয়তো শেরেক পন্থী, তথাপি তারা বাপ মা, তাদের ওসিলা ব্যতীত সন্তান দুনিয়া আসতে পারত না। আল্লাহ পাক তাদের মাধ্যমে তোমাকে দুনিয়া পাঠিয়েছেন। ইব্রাহিমের বাপ কি মুশরিক ছিলেন না? তিনি বাবার জন্য দোয়া করেন নাই? পরে যখন দেখলেন যে হেদায়েতের কোন সুযোগ নেই, তখন তিনি উদ্ধার করলেন। আমার রসুলকে তার মায়ের জন্য কাঁদেনি? বারবার অনুরোধ চাই, আল্লাহ তুমি একটা অনুরোধ দাও, আমি বাপ মার জন্য একটু মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক বললেন না, তুমি মাগফিরাত কামনা করতে পারবে না, তবে হ্যাঁ সন্তান হিসেবে বাপ মার জন্য কাঁদবে, এটা তবিয়ত, স্বাভাবিক, এটা অনুমতি দেওয়া গেল। মা আমিনার কবরে গেলেন, তখন তার বয়স প্রায় 50-এর কাছাকাছি, 50 পেরিয়ে গেছে তখন, 51-52 বছর বয়সে। মায়ের কবরে ধুলিয়া গড়ালেন, কাঁদতে থাকলেন, কিসের আলামত এগুলো? কিন্তু ক্ষমা চাইতে পারেন নাই, আল্লাহর অনুমতি ছিল না। তাই বাপ মার প্রতি অবাধ্যতা, অসাৎ ব্যবহার সকল সন্তানের জন্য হারাম। মুসলমান হন বা মুসলমান হন, বাপ মার সবচেয়ে প্রধান মাধ্যম পৃথিবীতে আগমনের, অতএব তাদের প্রতি সবসময় সদ্ব্যবহার করে যেতেই হবে। আপনি যতই যুক্তিতর্ক দিয়ে বাপ মাকে হারাইতে চেষ্টা করেন না কেন, পারবেন না। অনেকে আছে মুসলমানের সন্তান, বাপ মার সহায় সম্পত্তি একটু কম দিলে আর রেহাই নেই, অমুক ভাগে বেশি দিলে আমাকে কম দিল, ব্যাস বাপ মার সঙ্গে সারা জীবনে কথা বলবে না। অনেকের ছেলের বউ আছে, বউরা ছেলের চাইতে বেশি নির্যাতন করে তার শ্বশুর শাশুড়ির উপরে, ছেলে হা দাঁড়িয়ে দেখে, এটা দায়ুস, নিজের বাপ মার উপরে জরুম করছে, তার বউ আসে চুপ করে শুনে আর দেখে, ওই ছেলেকে মেরে ফেলতে দরকার। বউ তালাক দেওয়া যায়, বাপ মাকে কি তালাক দেওয়া যায় নাকি? তাহলে বাপ মা অবিচ্ছেদ্য অংশ, বাপ মায়ের রক্ত তোমার দেহে আছে, তাকে তো অস্বীকার করতে পারো না, কিন্তু স্ত্রী ইচ্ছা করলে তুমি তালাক দিতে পারো, বাপ মাকে ছাড়তে পারো না। অতএব বাপ মার হক সবার আগে, বাপ এবং মায়ের উভয়ের মধ্যে মায়ের হক সবার আগে। দুর্ভাগ্য আমাদের পত্রিকা দেখতে হয়, ঢাকার রাজধানীতে মিরপুরের একজন বৃদ্ধ মানুষ 85 বছর বয়সে মাজার পুজো হয়ে গেছে, লাঠি নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, পিছনে তিনতলা বাড়ি, বারবার তাকাচ্ছেন, ওই অবস্থা সাংবাদিক ক্যামেরা তিনি ধরা পড়ে গেছেন, পত্রিকা আমরা দেখলাম। বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে, হাতে একটা ছোট্ট থলে, ভিক্ষার থলে, পিছন দিকে তিনতলা বাড়ি। সাংবাদিক বলছে, আপনি বারোর পিছন দিকে তাকাচ্ছেন কেন? যে বাবা, ওইটা আমার বাড়ি। কি তিনতলা বাড়ির মালিক আপনি? ভিক্ষা ঝুলিয়ে হেঁটে চলেছেন? কি করো বাবা, আমার ছয়টা ছেলে, ভেবেছিলাম ছয়টা ছেলের জন্য তিনতলা বাড়ি, এক এক তলাতে দুই ছেলে থাকবে দুপাশে, ছয় ছেলেকে বিয়ে দিয়েছি, ছয় ছেলেকে ছয়টা বউ এসেছে, আমার আর ভাত হচ্ছে না, আমার জায়গা নেই বাবা, আমি চলে যাচ্ছি। ছয়টা ছেলে তোমাকে নির্যাতন করে? না, ছেলেরা আমার বড় ভালো বাবা, বউরা আমাকে সহ্য করে না। আমি বলছি পত্রিকার লেখনী পড়ে, সত্য মিথ্যা সাংবাদিক জানে, যদি সত্য হয় তাহলে এর চাইতে মর্মান্তিক দৃশ্য কি আপনার আর কিছু দেখার ইচ্ছা আছে? অনেক মহিলা আছেন, মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, ছেলে হলে খুব আনন্দ পড়ে, আমার একটা ছেলে হয়েছে, তাদের জন্য এটা কি শিক্ষণীয় নয়? ছয়টা ছেলে বাপের ভাত দেয় না? হ্যাঁ, এমন অনেক মেয়ে আছে, তারা আমাদের সামনে আছেন, বাপ মার জন্য জীবন দিচ্ছে, ছেলের কোনো খবর নাই। ওই মেয়ে বাপমাকে দেখেন, অত ছেলে হোক মেয়ে হোক, দুটোই আল্লাহর দেওয়া সম্পদ, এটাকে জঞ্জাল মনে করবেন না। যারা সন্তানকে জঞ্জাল মনে করে, তার জন্য আল্লাহ বলছেন, বলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, আমরা তোমাদের রুজি দিয়ে থাকি এবং তাদেরও রুজি দেব। রুজির ভয়ে যারা সন্তান হত্যা করে, সন্তান তো বেশি হয়ে গেছে নাকি, বাংলাদেশে জায়গা হচ্ছে না, সব বিদেশে চলে যাচ্ছে, এই হিসাবটা আপনার কাছে করার কথা নয়। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না খালাকনা কুল্লা শাইয়িন বিমিকদার, আমরা সকল জিনিস পরিমাণ মতো সৃষ্টি করি। বলুন তো নেতা নেত্রী ভাই বোনেরা, বাংলাদেশে এবার ভোটার সংখ্যা, পুরুষ এবং নারীর তারতম্য কত? যারা রাজনীতি করেন তারা এইগুলো আগে হিসাব করে যে এই ওয়ার্ডে কতটা নারী ভোটার, কতগুলো পুরুষ ভোটার। আল্লাহ তো জন্ম মৃত্যুর মালিক, কই হিসাব করে দেখেছেন কি যে বাংলাদেশে আপনারা এত মার দিচ্ছেন, এত টেকনিক অ্যাপ্লাই করছেন, নারী পুরুষের সমতা কিন্তু আল্লাহ ঠিকই বজায় রেখেছেন, সামান্য কিছু কম বেশি ছাড়া। যদি আজকে রাষ্ট্রে নারীর সংখ্যা দ্বিগুণ হতো তাহলে অবস্থাটা কি দাঁড়াত? অথবা পুরুষের সংখ্যা তিনগুণ হতো তাহলে অবস্থাটা কি দাঁড়াত? সমান হিসাব করে আল্লাহ পাক সৃষ্টি করেন। আপনার হয়তো পাঁচটা ছেলে মেয়ে নাই, আর একজন আল্লাহ পাঁচটা মেয়ে দিয়ে রাখছে, ছেলে নাই। এইভাবেই আল্লাহ একটা সমতা বজায় করে তার সৃষ্টির কৌশল পৃথিবীতে অক্ষুণ্ণ রেখে দিয়েছেন। সারা পৃথিবীতে এইভাবে আপনি দেখবেন, অতএব আপনার হিসাব আপনার কাছে থাকতে পারে, আল্লাহর হিসাব কিন্তু আলাদা। তিনি অত্যন্ত দূরদর্শী, মহান সৃষ্টিকর্তা, অতএব তার সঙ্গে পাল্লা দেওয়া ঠিক নয়। এরপরে আল্লাহ বলছেন, প্রকাশ্য গোপন বেহায়াপনায় লিপ্ত হেও না, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য নির্লজ্জতা আমরা ভয় পাই, গোপন নির্লজ্জতায় আমরা উৎসাহ পাই। সুযোগ পেলেই আমরা গোপনে অন্যায় করার চেষ্টা করি, নির্লজ্জতার কাজ করি, বেহায়াপনার কাজ করি। আল্লাহ পাক এজন্য বলে দিচ্ছেন, তোমরা গোপনে এবং প্রকাশ্যে কোন বেহায়াপনায় লিপ্ত হইও না। আপনি গোপনে একটা নোংরা বই পাঠ করছেন, নোংরা উপন্যাস পড়ছেন, আপনার মনটা কিন্তু নোংরা হয়ে গেল, দুনিয়ার কেউ টের পাচ্ছে না। আপনার চেহারা আপনার কর্ম বলে দেবে আপনি খারাপ হয়ে গেলেন কি হলেন না। এগুলো হল নোংরা সাহিত্য, নোংরা দৃশ্য দেখছেন, কেউ কিন্তু জানে না। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আলমু খায়নাতাল আয়ুন, তুই চোখের পলকে কি দেখো ওটা আমি জানি, অর্থাৎ আল্লাহকে লুকানো যাবে না। আজকে এই যুগে ঈমান বাঁচানো খুব কষ্টকর হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন আর নীল দংশন মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, তরুণ যুব শক্তিকে ধ্বংস করে দিচ্ছে, কাঁচা বাঁশে যদি ঘুণ লাগে ওই বাঁশ যেমন কোন কাজে লাগে না, তরুণ বয়সে যদি ছেলে অসৎ চরিত্র হয়ে যায় ওই ছেলে কখনোই কোন সমাজের কাজে লাগবে না। তরুণ বয়স গড়ার বয়স, ভাঙার বয়স নয়, কিন্তু আমরাই ভেঙে দিচ্ছি আমাদের সন্তানদেরকে এই নোংরা সাহিত্য আর নীল ছবি দেখিয়ে দেখিয়ে। যারা ক্ষমতায় আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের উচিত হবে সবার আগে এই আন্তর্জাতিক সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যা আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একই সাথে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সন্তানদের মগজে ঢুকে যাচ্ছে, সেখান থেকে বাঁচার কোন উপায় নাই। আর এই কারণে ওই যন্ত্রই ঘর রাখতে আমরা নিষেধ করি। এমনকি যখন নির্দোষ ক্রিকেট খেলা দেখবেন, সেখানেও পর্যন্ত মাঝে মধ্যে এমন সব ছবি দেখায় যা দেখলে খেলার দিকে আর মন যায় না, ওইদিকে মন চলে যায়। অতএব আল্লাহ পাকের এই আয়াতটি সবসময় স্মরণ রাখুন, প্রকাশ্য এবং গোপন বেহায়াপনা থেকে বিরত থাকার চেষ্টা করুন। পাঁচ, ওয়ালা তাকতুলু নাফসাল লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় পথে মানুষ হত্যা করো না। এই মাত্র কদিন ইলেকশন হয়ে গেল, এই কদিনে কত লোক মূল্য পত্র যারা পড়েন তারা খবর রাখেন, বড় মর্মান্তিক লাগে যখন শোনা যায় শত শত মানুষের সামনে প্রকাশ্য দিনে মানে এসে হুন্ডায় চড়ে চা পানের রত জনৈক ব্যক্তিকে ঠাস ঠাস করে গুলি করে হত্যা করে দিয়ে হাসতে হাসতে চলে যায়। কেমন চিন্তা করা যায়? এগুলা মানুষের জীবন পাখির চাইতে মূল্যহীন, মুরগির চাইতে মূল্যহীন, প্রতিদিন পত্রে খোলে না এগুলো পাচ্ছেন, কি হয়েছে? আল্লাহ পাক মানুষের যখন রহম করেন শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু যদি অহংকারী হয়ে যায় মানুষ সে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, যত ক্ষমতার মালিক হন না কেন, সুলাইমান এবং দাউদ এই দুই বাপ বেটার মতন ক্ষমতাধর মানুষ এখনো পৃথিবীতে কেউ সৃষ্টি হয় নাই। সুলাইমানের অনুগত ছিল এমনকি জিন পর্যন্ত, মানুষ তো বটেই জিন পর্যন্ত, বাতাস পর্যন্ত, তিনি পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, তথাপি কখনো অহংকার করেন নাই। তিনি সবসময় আল্লাহকে দোয়া করেছেন, রব্বে আউযিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি বিরহমাতিকা ফী ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, এবং আমি যেন নেক কাজ করতে পারি তুমি আমাকে সে তৌফিক দান করো। আল্লাহ তুমি দয়া করে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এই দোয়াটা কার? হযরত সুলাইমানের দোয়া, যার মতো শক্তিশালী জননায়ক, রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কখনোই আসেনি আর আসবেও না। মনে রাখবেন, অহংকারী হন নাই, অহংকার করেছিল ফেরাউন রাষ্ট্র ক্ষমতা পেয়ে, আমার রব্বুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় পালন কর্তা বলেছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছেন। অতএব অহংকারী হবেন না, যেটা হয়েছেন যেটা পেয়েছেন যে আল্লাহর নির্দেশেই পেয়েছেন, সেটা পরীক্ষার জন্য, এটা আপনার কর্মের পুরস্কার নয়, বরং এটা বিগত শাসকদের জুলুমের প্রতিশোধ হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর রহমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে, এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, তিনি যেন আপনাকে সত্যিকার অর্থে আল্লাহর পথে নিজেকে এবং দেশকে পরিচালনার তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সরকারকে দ্বীনে হাকের পথে, কোরআন ও সহিহ হাদিসের পথে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সানম্বর, এতিমের মাল অন্যায় পথে ভক্ষণ করো না। আমরা এতিমখানা চালাই, আমাদের ভয় খুব বেশি। এখানে এতিমের মালে হাত দেওয়া মানে জাহান্নামের আগুনে হাত দেওয়া। অনেকের বাড়িতে এতিম সন্তান আছেন, অনেকের আছেন যারা এতিম ভাতিজা মানুষ করেন, এতিম ভাগ্না ভাগ্নি মানুষ করেন, সাবধান, তাদের ব্যাপারটা খুবই সহানুভূতির সঙ্গে যেমন দেখতে হবে ঠিক তেমনি সতর্কতার সঙ্গে আগাতে হবে, যেন তাদের হক বিনষ্ট না হয়। আট নম্বর, অন্যায় কথা বলো না। আল্লাহ কি বলছেন? যখন তোমরা কথা বলবে তখন ন্যায় কথা বলো, অলাল কানা যা করবা, যদিও নাকি সে নিকটাত্মীয় হয়, স্বজন প্রীতির যুগে আমরা বসবাস করছি, দলাদলের যুগে চলছি, এই দলতন্ত্রে দলের লোক হলেই তার সাত খুন মা, আত্মীয় হলে সাত খুন মা। আল্লাহ কি বলছেন, মুমিনরা শোনো, কোন দলের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে পাপে লিপ্ত না করে, এদলু তোমরা ন্যায় বিচার করো, আকর বলে তাকওয়া, যা আল্লাহ করি তার নিকটবর্তী। যারা প্রশাসনে আছেন তাদেরকে অতীব সাবধান হতে হবে, কারণ তারা ইচ্ছা করলে একটা মানুষকে আঘাত করতে পারেন, ক্ষতি করতে পারেন, উপকার করতে পারেন। সেজন্য ওই স্পষ্টকাতর দায়িত্বে বসে নিজেকে সংযত রাখা খুবই জরুরি, কারণ আপনার কাছ থেকে কাজ আদায় করার জন্য চাটুকাররা সবসময় সুন্দর সুন্দর কথা বলে আপনাকে নিজের পক্ষে টানার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তাদেরকে বিষয়টি অত্যন্ত হুঁশিয়ার সঙ্গে খেয়াল রাখতে হবে, এই আয়াতটি মনে রাখতে হবে, কোন দলের প্রতি বিদ্বেষ যেন তোমাকে তার প্রতি অন্যায় কাজে প্ররোচিত না করে, যেন তোমাকে পাপে লিপ্ত না করে। বর্তমান যুগে নিরপেক্ষতা বজায় রাখা খুবই কষ্টকর, কারণ যে দলের ভাইরা আমাকে দিন রাত ক্যানভাস করে পাশ করালো, ওই ভাইটা যদি কোনো অন্যায় করে আমি তার বিরুদ্ধে কেমন করে কঠিন শাস্তি দিতে পারি, এজন্য আমি চেষ্টা করব যাতে ওর শাস্তি না হয়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। না, যখন আপনি প্রশাসনে বসবেন তখন আপনাকে নিরপেক্ষ হতেই হবে, নইলে বুঝতেই পারছেন আগের ভাইরা যেভাবে গেলেন আপনার ঠিক সেভাবেই যেতে হবে। আল্লাহ কখনই কোনো জালিমকে বরদাস্ত করেন না, আল্লাহ পাক কোনো জালিমকে ভালোবাসেন না, জুলুম করলেই তার প্রতিফল আসবেই, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি যদি আগুনে হাত দেন হাত পুড়বে, ড্রেনে হাত দিলে দুর্গন্ধ হবে, সাবধান। আল্লাহ পাকের এই আয়াতগুলি মনে রাখতে হবে, যখনই কোনো কথা বলবেন ন্যায় কথা বলবেন, অলাউ কানা যা কুরবা, যদি সে আপনার নিকটবর্তী আত্মীয় যদি হয় তথাপি আপনি অবশ্যই ন্যায় কথা বা ন্যায় কাজ করবেন। নয় নম্বর, অবে আহাদিল্লাহে আউফু, আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা তোমরা ভঙ্গ করো না, পূর্ণ করো। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা কথাটা খুবই ব্যাপক, একটা ওয়াদা গেছে আহাদে আলাস্তু, আমাদের পৃথিবীতে আগমনের পরপরই আরাফাতের ময়দান, যেটাকে আমরা এখন বলছি, ওর নাম হল ওয়াদি নাহমান। এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিঠে আল্লাহ পাক ডানে হাত দিয়ে একদল মানুষকে বের করে নিয়ে আসেন, তারপরে বাম হাত দিয়ে আর একদল মানুষ বের করে নিয়ে আসেন। ডান হাত দিয়ে যাদেরকে বের করে নিয়ে আসে তারা হলো সাদা ধবধবে পিঁপড়ার মতো, এরা হল জান্নাতি মানুষ, সৎ মানুষ। বাম হাত দিয়ে যারা বেরিয়ে আসে তারাও পিঁপড়ার মতো সাইজে ছোট ছোট কিন্তু কালো কুসকুসে, এরা হলো দুষ্ট মানুষ, জাহান্নামী মানুষ। সবাইকে বের করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তবে রব্বিকুম, তাদেরকে জ্ঞান দিলেন, তাদেরকে বুদ্ধি দিলেন, দিয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের পালন কর্তা নই, কালু বালা, সবাই বলল যে হ্যাঁ। এটা হল প্রথম অঙ্গীকার সুরে আলে ইমরানে 172 আয়াতে, আপনারা সুরে আরাফ 172 আয়াতে আপনারা এগুলো পাবেন। এবারে আমরা দুনিয়া এসেছি, আল্লাহ পাক আবার ওয়াদা নিয়েছেন নবীদের মাধ্যমে, আমরা আমাদের ষষ্ঠ নবীদের কাছে ওয়াদা করেছি যে আমরা ইমান আনলাম, আমরা কলমে শাহাদাত পড়েছি, আখেরাতে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করেছি, কেয়ামতে বিশ্বাস করেছি, আমরা বিগত সকল নবীদের উপর বিশ্বাস রাখি, সকল আল্লাহ কিতাব সমূহের উপর বিশ্বাস রাখি, এবং আমাদের কাছে আগত কোরআন এবং আল্লাহ পাকের রসুলের ব্যাখ্যাত হাদিস সমূহের উপর আমরা বিশ্বাস রাখি। এই বিশ্বাস যদি আমরা আল্লাহর সঙ্গে ভঙ্গ করি তাহলে এই আয়াতের আমরা অনুকূলে পড়ে যাব এবং আমরা হারামকে হালাল করে ফেলব। আমরা সবাই আল্লাহর নিকটে ওয়াদা করে মুসলমান হয়েছি এবং সেই ওয়াদা যদি খেলাপ করি আল্লাহর কাছে অবশ্যই ধরা পড়ব, দুনিয়াতে হয়তো এড়ানো যাবে, আল্লাহর কাছ থেকে এড়ানো যাবে না। এছাড়াও আমরা যখন আল্লাহর নামে কোনো শপথ করি, বায়াত করি, অঙ্গীকার করি কোনো কাজে, সেটাকেও অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমি আল্লাহর নামে অঙ্গীকার করলাম। আল্লাহর নামে যখন অঙ্গীকার করবেন তখন কিন্তু আপনি সেটা ভাঙতে পারবেন না। আমরা যে বিবাহ করি আল্লাহর নামেই কিন্তু একজন অচেনা অপরিচিতা মহিলাকে আমার ঘরে নিয়ে আসি, অতএব ওই মহিলার প্রতি যদি আমি অন্যায় করি তা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার সামিল হবে। সাবধান, যেসব স্বামীরা স্ত্রীর সঙ্গে বা যেসব স্ত্রীরা স্বামীর সঙ্গে অসাধ ব্যবহার করেন উভয়ই সাবধান, কারণ আপনাদের অঙ্গীকার আল্লাহর নামে কৃত অঙ্গীকার, এই অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। যদি কেউ আপনার কাছে টাকা পয়সা আমানত রাখে, নিজের স্বার্থ ক্ষুণ্ণ হলেও সে আমানতের কোন অবস্থায় খেয়ানত করা যাবে না। এসব কিছুই আল্লাহর সাথে কৃত অঙ্গীকারের অন্তর্ভুক্ত। সবশেষে আল্লাহ বলছেন হে মানুষ, তোমাদের সামনে যেগুলো বললাম হাজা সিরাতি মুস্তাকিমান, এগুলি হল সরল পথ, ফাত্তাবিউহু, এগুলিকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এর বাইরে অন্য কোন পথ তালাশ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহ, এগুলি কথাই আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন। বাপ মৃত্যুর সময় ছেলেকে ওসিয়াত করে না, এখানে ভাষা আসছে ওয়াসাকুম বিহ, তোমার প্রভু তোমাকে ওসিয়াত করছেন, ওটা জোর দিয়ে বলছেন। লাআল্লাকুম তাত্তাকুম, যাতে তোমরা আল্লাহ ভীরু হও। একটা মানুষ যদি আল্লাহ ভীরু না হয় তাহলে তাকে দিয়ে কোনো ভালো কাজ হবে না। মানুষ যখন শয়তানের অনুসারী হবে সে আল্লাহ ভীরু থাকবে না। আল্লাহ ভীরু মানুষের কাছে শয়তান ভিড়তে পারে না। আল্লাহ চাচ্ছেন মানুষ আল্লাহ ভীরু হোক। আল্লাহ ভীরু হলেই সমাজে, রাষ্ট্রে, সংসারে, সমাজে সর্বত্র শান্তির প্রবাহ বয়ে যাবে এবং মানুষের জীবনে সত্যিকার অর্থে মানবতা আবার নতুন করে প্রতিষ্ঠা লাভ করবে। বাংলাদেশের মানুষ এই দশটি হারাম থেকে যদি বাঁচতে পারে আল্লাহ পাকের রহমত এখানে আসবে, আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা নয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াসনাউন ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের অধিবাসীরা আমানু, ইমান আনত, ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরু হত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্যই তাদের উপরে আমি আসমান থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতাম। আমাদের সরকার দেশে সমৃদ্ধি কামনা করেন, আল্লাহর পক্ষ থেকে সরকারকে বলে দেওয়া হচ্ছে যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করে, লা ফাতাহানা, অবশ্যই অবশ্যই আমি খুলে দেব আলাইহিম, তাদের উপরে, বারাকাত মিনাস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের সমৃদ্ধির দরজা সমূহ। ওয়ালাকিন কাযযাবু, দুর্ভাগ্য মানুষ এগুলো মিথ্যা মনে করে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, বলে আমি তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পকড়াও করে থাকি। অতএব সমাজের সাধারণ মানুষ এবং সমাজের নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্যে আল্লাহ পাকের এই ঘোষণা, তোমরা ইমান আনো এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করো এবং এই দশটি হারাম থেকে বেঁচে থাকো, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, বাংলাদেশে আবার নতুন করে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। দশটি হারাম বিষয় আমি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। এক, তোমরা শিরিক করো না। দুই, পিতামাতার অবাধ্য হয়েও না। তিন, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। চার, প্রকাশ্য গোপন বেহায়াপনায় লিপ্ত হয়েও না। পাঁচ, অন্যায় ভাবে মানুষ হত্যা করো না। ছয়, ইয়াতিমের মাল অন্যায় পথে ভক্ষণ করো না। সাত, মাপে ও ওজনে কম বেশি করো না। আট, অন্যায় কথা বলো না যদিও সে নিকটাত্মীয় হয়। নয়, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করো না। দশ, ইসলামের এ সরল পথ ছেড়ে অন্য পথে যেও না। আল্লাহ পাক আমাদেরকে এই দশটি হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।